বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরহি সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্ন ভবিষ্যদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সি ত্বরাজ্জ্বলক্ষ্যম ধর্মীষ্টার্য বচসা জদগাধরণ্যম মায়ামেঘদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনি ছটায়া বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকেতনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম वागीसजस्य वदने लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम हरे हरे। नाम संकीर्तनम यस्य सर्वपापनाशनम् प्रणाम दुःखशमनम् तं नमामि हरिं परम्। नाम संकीर्तनम यस्य सर्वपापनाशनम् प्रणाम दुःखशमनम् तं नमामि हरिं परम्। शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन হরিনাম সংকীর্তন করতে করতে, ভগবানের গুণগান করতে করতে যদি আমরা এই জগৎ থেকে যেতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হবে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন ভগবানের নাম সংকীর্তন করতে করতে, গুণগান করতে করতে যদি আমরা এই জগৎ থেকে চলে যেতে পারি তাহলেই আমাদের জীবন, মনুষ্য জীবন সার্থক হবে। জন্ম লাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ শ্রুতি, জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্মৃতি, অন্তে নারায়ণ স্মৃতি। মনুষ্য জীবনের সর্বসার্থকতা অখিল শাস্ত্র বিচার করে এইটাই নির্ণয় করেছেন যে ভগবানের নাম সংকীর্তন করতে করতে, ভগবানের চিন্তন রেখে আমরা যদি জগৎ থেকে যেতে পারি সেইটি সর্বসার্থক। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হয়েছে যারা এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করবেন তাদের তো কোনো প্রশ্নই আসছে না, বাকি যারা অনুমোদন করবেন, খালি অনুমোদন করেছেন এখানে ভাগবত কথা হলে ভালো হবে হোক, তারা পর্যন্ত যে কোনোভাবে যারা এই ভাগবত কথার সঙ্গে জড়িত আছেন, কোনো কোনো কোনো না কোনো সেবাতে আনুকূল্য বিধান করছেন, শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যে কোনোভাবে যারা এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কথাকে আনন্দের সঙ্গে অনুমোদন করেছেন তাদের আর অমঙ্গলের কোনো কথা প্রশ্ন আসছে না জীবনে। যদি কোনো গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করেন, ভাগবত চরণে, ভগবানের চরণে, ধামের চরণে, নামের চরণে, সেটা আলাদা কথা, কিন্তু তা নাহলে কোনো রকম অমঙ্গলের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আলোচনা প্রসঙ্গে আমরা এই কথা বলেছিলাম জগতে যত সমস্যা আছে সেই সব সমস্যাগুলো সমাধান করাটাই আমাদের যেন জীবনের একটা মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ব্যক্তি, শুধু ব্যক্তি নয়, যারা পশু আছেন তারাও, প্রত্যেকের খালি চিন্তা হলো সমস্যাগুলোকে হাঁটিয়ে আমরা একটু নিশ্চিন্তি হতে চাই, কিন্তু সমস্যাগুলোকে দূরীকরণের পর তারপর আমরা কি করব, কি চাই, সমস্যাগুলোকে দূরীকরণের পর কি চাই, কোনো ভাবনা যদি পরিষ্কার না থাকে তাহলে এটারও কোনো অর্থ রইল না। বাস্তবিক সমস্যা শাস্ত্র জানাচ্ছেন ভগবানকে ভুলে যাওয়া, বাস্তবিক সমস্যাই হলো এই ভাইটাল সমস্যা, একটাই সমস্যা। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি কেউ বলে, আমাকে জিজ্ঞাসা করে কি সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা, একটাই সমস্যা, সেটা হচ্ছে ভগবানকে ভুলে গেছি আমরা। বলে এত সমস্যা আপনি বলছেন কোনো সমস্যা নেই। বলে হ্যাঁ, আমি কোনো ইমোশনের বশবর্তী হয়ে, আমি কোনো ইমোশনের বশবর্তী হয়ে এই কথা আমি বললাম না, আমি বিজ্ঞানভিত্তিকভাবে এই কথা বললাম, এটা আমি প্রমাণও করে দিতে পারব। সমস্ত জগৎ জুড়েই যে একটাই সমস্যা, সেটা সমস্ত যত পৃথিবীর মনীষীগণ আছে তাদের সামনে আমি চিৎকার করে প্রমাণ করে দিতে পারব। কারণ কি? বলে হ্যাঁ দেখুন, এইটাই সে চৈতন্য মহাপ্রভু এইটাই বলেছেন, যখন সংকীর্তন আপনারা করছেন তখন আপনারা অনুভব করছেন কীরকম একটা সুখ অনুভব হচ্ছে, আপনারা যখন হরিকথা শুনছেন যেভাবেই হোক শুনুন, এ শোনার সঙ্গে সঙ্গে কীরকম একটা আনন্দ একটা ভেতরে একটা অনুভব হচ্ছে। অর্থাৎ আমার বলার বক্তব্য হলো এই, সমগ্র পৃথিবী জুড়ে সমস্ত মানুষ ইনস্ট্যান্ট যদি ভগবানকে স্মরণে আনতে পারেন, তাহলে সমস্ত জগতের কোণে কোণে যেখানে কোটি কোটি সমস্যা বিরাজমান সেগুলো ইনস্ট্যান্ট সলভ হয়ে যাবে। সেইটি চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভগবানকে ভুলে যাওয়ার জন্যই এটাকে যদি এই একটা কথাকে যদি আমি ফোল্ডিং এই যে এই কথাটাকে যদি আস্তে আস্তে খুলতে থাকি, তা এটা বিশাল একটা হরিকথা হয়ে যাবে। খালি এই একটা শব্দ, খালি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে কোনো কোণে যে কোনো সমস্যা হচ্ছে তার মূলে হলো ভগবানকে ভুলে যাওয়া। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এটা কোনো গল্প কথা নয়, এটি বাস্তব কথা। যখনই ভগবানকে স্মৃতির মধ্যে রাখা যায়, ভগবান যখন আমার পরিপূর্ণরূপে আমার স্মৃতির মধ্যে থাকেন, যখন আমি এই জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখি গুরু বৈষ্ণবের কৃপাক্রমে, যখন এই জগৎকে ভগবত সম্বন্ধে দেখতে শিখি তখন তো আর কোনো সমস্যা কিছু নেই। উপনিষদ এইটি বলছেন, সমস্ত ভাগবত জুড়ে একটাই কথা, উপনিষদ বেদান্ত একটাই কথা বলছেন। এ কথা আমি পূর্বে উল্লেখ করেছিলাম, আপনারা ভুলে গেছেন মনে হয়। যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অবোধ বিজানতহা তত্র কশোক কমহ একত্বম অনুপশ্যতঃ। উপনিষদ এ কথাটা ঘোষণা করছেন, সমগ্র জগৎবাসী এই কথাটা শুনুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরা কি? যে মুহূর্তে যস্মিন সর্বাণি ভূতানি আত্মই ভবত বিজানত, যখন যখন আমি নিজেকে অপরকে নিজের মতো ভাবতে শিখি, অপরের কষ্টটাকে নিজের মধ্যে এনে অনুভব করতে শিখি, সেটাই তো সাধুরবৃত্তি। সাধুরবৃত্তি কি? পরোপকার করার জন্য তারা যে চিৎকার করেন, ছোটেন, বিভিন্ন ক্রিয়াকর্ম করেন ভক্তির জগৎবাসীকে বাঁচাবার জন্য, এরকম মনোভাব যদি জগতের সমস্ত ব্যক্তির হৃদয়ে প্রকটিত হয়ে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, আর তো কোনো সমস্যা নেই। যখন মানুষ নিজের মতো সবাইকে দেখতে শেখে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানতহা জানতে শেখে, বুঝতে শেখে, তত্র কোশোক কোশোক কো মোহ, কোথায় শোক কোথায়, তখন তখন তো কোনো শোক থাকবে না, তখন তো কোনো মোহ থাকবে না। কারণ কি? একত্বম অনুপশ্যতঃ, তুমি তো ভগবানের সঙ্গে নিজেকে সেই যে অনন্তরূপী হরি, অনন্ত জগদ্রূপে বিভিন্ন রূপ প্রকট করে তিনি নিজেই খেলা করছেন, আত্মই বা অবোধ বিজানতঃ। যখন নিজেকে ভগবানের সঙ্গে মিলিয়ে দর্শন করতে শিখবে, সমস্ত জগৎকে নিজের মধ্যে আর জগতের প্রত্যেক বস্তুর মধ্যে নিজেকে, এইটাই তো দর্শনের শ্রেষ্ঠ দর্শন। প্রত্যক্ষ দর্শন, ভগবানের পরোক্ষ দর্শন, এগুলো অনুভব সিদ্ধ যখন হয় তখনই তাকে বলা হয় সিদ্ধ মহাত্মা। এখন আপনি চেষ্টাক্রমে করবেন, সাধুসঙ্গ করতে করতে অনুভব করার চেষ্টা করবেন, কিন্তু সহসা হবে না। বহু বহু জন্ম, অনন্ত জন্ম ধরে জীব ঘুরছে, তার অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে সেই নোংরা অভ্যাসটাকে নিজের এখনকার স্বভাবের মধ্যে চলে এসছে। কিছুতেই স্বভাব দুস্তার্য না যৎ অসৎগ্রহ। কালিয়নাগ বলছেন, যে স্বভাবটা হচ্ছে দুস্তাহ্য। অসৎগ্রহ যেমন ধরলে পরে ছাড়ে না, স্বভাব ও দুস্তাহ্য। কালিয়া বলছেন, প্রভু আমরা কি করব, আমার তো সাপের জন্ম হয়েছে, সর্প জন্ম হয়েছে কর্মফলে, আর নিজ কর্মফলে জন্ম হয়েছে সেও তো আপনার দ্বারাই হয়েছে, এখন আমাদের এই স্বভাবটা যায় না, সবসময় ক্রোধ, কিছু হলে ফঁস। প্রত্যেক মানুষের হৃদয় এরকম, কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, কেউ সঙ্গে সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে প্রীতির সঙ্গে জীবনযাপন এটা সম্ভব হয় না। কেন হয় না? কেউ কারোর সঙ্গে মেলাতে পারেন, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, এইসব ছোটোবেলা আমরা পড়েছিলাম, এখন সেগুলো অনুভব করি। আপনারা বড় বড় মেলাতে যান, অমুক জায়গায় বড় মেলা হবে চলো দেখতে যাই, কি দেখতে যান সেখানে মেলাতে, কি দেখতে যান? কেউ বলে কিছু কুলফি মেলায় খেতে যায়, কেউ বা কিছু ফুচকা খেতে যায়, এই তাদের মেলা দর্শন। বাস্তবিক পক্ষে মেলা শব্দটা এখান থেকে আসেনি, মেলা শব্দটাতে মিলনের জন্য মেলা হয়েছে। বিভিন্ন মুসলিম ভাই আসবেন, হিন্দু ভাই আসবেন, খ্রিস্টান ভাই আসবেন, একে অপরের দর্শন বিনিময় করবেন, আলিঙ্গন করবেন। কোন শিক্ষা আমাদের দেশের নেতারা আমাদের দিচ্ছেন? তারা নিজেরা বর্বর হয়ে যাচ্ছেন, অপরকে বর্বর তৈরি করছেন। আর যে সমস্ত চলচ্চিত্র, যে সমস্ত বোকা বক্সে যে সব প্রোগ্রামগুলো আসছে, এগুলো মানুষকে পশু বানাবার প্রোগ্রাম। এক একটাকে ধরে প্রত্যেকটাকে এই সংশোধন করা প্রয়োজন হয়ে পড়েছে, তা নাহলে সমাজ কোনো দিনই হবে না। কারণ আমার এই রক্ততলা আওয়াজ কত লোকের কাছে যাবে আমি জানি না, সম্ভব নয়, কোটি কোটি জনসংখ্যা। কিন্তু বাস্তবিক কথা এটা আমি খুব জোরের সঙ্গে বলতে পারি, এরা কেউ মঙ্গল বলে বস্তুটাকে বোঝেনি, এরা মঙ্গল চাইছে না, এদের মঙ্গলটা কাঙ্ক্ষা আকাঙ্ক্ষার বিষয় নয় বলেই তারা এই অমঙ্গলের মতো পা বাড়িয়েছে, অনন্ত নরকের পথে পা বাড়িয়েছে। সে যেই হোক, বাস্তবিক কথা কর্মমার্গ যে কত ভয়ঙ্কর সেটা আপনারা দেখছেন এই ভাগবতী মহাপুরাণের আলোচনা। দশম স্কন্ধ শুরুর আগে আমি কিছু ইন্ট্রোডাক্টারি কথা বলবো, ইন্ট্রোডাকশান, তাতে বুঝতে পারবেন কেন প্রথম স্কন্ধ থেকে জন্মাদর্শ থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত এত ঘটনা সব বলা হলো, কি জন্য? প্রথমেই তো কৃষ্ণলীলা শুরু করে দিলেই হতো, ও দরকার তো ছিল না এত। হ্যাঁ, কি জন্য সেটা ইন্ট্রোডাক্টারি স্পিচে আমি চেষ্টা করব আপনাদের কৃপা নিয়ে সেসব আলোচনা করার, বিজ্ঞান ভিত্তিক, তাহলে অনুভব করবেন, হাড়ে হাড়ে অনুভব করতে পারবেন যদি সেভাবে শ্রবণ করেন। কর্মকাণ্ডের পথ যে কত ভয়ঙ্কর, বিভৎস, এত দুর্ভাগ্য মহারাজ, এত দুর্ভাগ্য যে আমরা সাধুর্বেশ নিয়ে এখনও পর্যন্ত কর্মমার্গে চলবার চেষ্টা করছি। ভক্তি রাজ্যটাকে পুরো কর্মমার্গের সঙ্গে মিলিয়ে আমরা ট্যালি করে ঠিক ওই ছাঁচেতে, ওই ডাইসে ফেলে দিয়ে আমরা চালাবার চেষ্টা করছি। আবার আমি ধর্মীয় নেতা সেজে রয়েছি, আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এ ধরনের বিষয়গুলো আমাদের কোনোদিনই ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ গুরুবর্গ কোনোদিন বলেন নাই, এরা কোথা থেকে পেলো আমি সে জানি না। আমরা জানি আপনারা মাফিয়া বলে একটা কথা শুনেছেন, মাফিয়া, এই জড়জগতে সব মাফিয়ারা ঘোরেন, পলিটিক্যাল মাফিয়া আছেন, এমনি মাফিয়া আছেন, এডুকেশন মাফিয়া আছেন, এডুকেশন রাজ্যে মাফিয়া আছেন, গোপনে এরা জানতে পারবেন না আপনি। এরকম আমাদের স্পিরিচুয়াল মাফিয়াও আছেন, দেখলে মনে হয় বিরাট সাধু কিন্তু স্পিরিচুয়াল মাফিয়া। এগুলো আমি একটা কথাও বানিয়ে বলছি না, কেউ খণ্ডন করতে পারবেন না, স্পিরিচুয়াল মাফিয়া তারা, বাস্তবিক সাধু নয়। সমস্ত জগৎকে সর্বনাশের পথে পরিচালনা করছে, মুশকিল ব্যাপার। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বাস্তবিক আলোচনা হোক, আপনারা প্রচুর পরিমাণে শ্রী চৈতন্য ভাগবতের আলোচনা করুন, ভাগবতের কথা গভীর বুঝতে পারবেন না, উল্টো ব্যাখ্যা করবেন, বাজারের কথা শুনবেন, নরকে চলে যাবেন। প্রচুর পরিমাণে আপনারা এইখানেই বসে আপনার গোলক বৃন্দাবনকে অনুভব করতে পারবেন, নবদ্বীপ ধামকে অনুভব করতে পারেন। প্রচুর পরিমাণে চৈতন্য ভাগবত আলোচনা করুন এখানে বসে, একজন চরিত্রবান আচরণশীল ব্যক্তি পাঠ করতে থাকুন, এখানে একটা গোষ্ঠী করুন আপনারা। আজ নয় আমি এসছি, আপনারা সবাই এলেন, কালকে আমি চলে যাব, আপনার কেউ নেই, এরকম নয়। একটা গোষ্ঠী করুন, শুদ্ধ গোষ্ঠী তৈরি করুন, অর্গানাইজ করুন, এইভাবে সমস্ত সমাজকে পরিবর্তনের জন্য। আজকে যদি স্টার্ট করেন, কালকে একটা রেজাল্ট দেখা যাবে। কোনো বস্তু, কোনো প্রচেষ্টা যদি শুরুই না হয়, তাহলে তার কোনো রেজাল্টের কোনো প্রশ্নই আসতে পারে না। সেই জন্য চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, জগদানন্দের প্রেম বিবর্ত বেশি করে এখানে আলোচনা করুন। এইসব কার্তিক মাসে সবসময় এখানে একটা সোসাইটি তৈরি করুন, এখানে একটা সোসাইটি তৈরি করুন, আপনারা সব চেন করুন, করে এই সমস্তগুলো বিস্তৃত করুন। প্রচুর পরিমাণে বিভিন্ন বুলেটিন আমরা, পত্রিকা ছোট ছোট আমরা আপনাদের সহায়তা করব, আপনারা করুন, যাতে লোকের চেতনা ফিরে আসে। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের এই নবম স্কন্ধ আলোচনা, অষ্টম স্কন্ধ আলোচনা শেষ হতে চলেছে। সেই পর্যন্ত আমরা দেখলাম, হায় রাম, কর্মকাণ্ডের মহিমা কত বিভৎস। কর্মকাণ্ডেতে আজ পর্যন্ত লোকে কোনো একটা নিশ্চয় সিদ্ধান্তে আসতে পারে, কনক্লুশনে আসতে পারেনি। কোনো ব্যক্তি, আপনারা এর মধ্যে অনেক ঘটনা শুনেছেন, ইন্দ্র মহারাজের ঘটনাই দেখুন। তিনি একটা ক্ষমতা লাভ করার জন্য যোগ্য করলেন, কর্মমার্গে গেছেন, তিনি ঐশ্বর্য আদি এইসব নিয়ে হঠাৎ ভুল করে ফেললেন, গুরুচরণ অপরাধ। সেই গুরুচরণ অপরাধের জন্য তিনি গুরুদেব চলে গেলেন, তারপরে তিনি গুরুপদে কিছুদিনের জন্য গ্রহণ করলেন, আচার্যের পদে গ্রহণ করলেন, কাকে, বিশ্বরূপকে। বিশ্বরূপে সামান্য ভুল দেখে তাকে গলা কেটে দিলেন, তারপর তার সেখানে ধরল ব্রহ্মহত্যার পাপ। তেও যাই হোক, কায় কোনো মতে সে সলিউশন করা হলো, আবার তিনি আবার বিপদে বললেন, তখন আর একটা ব্রহ্মহত্যা করলেন, আবার সলিউশন বেরলেন। এভাবে কর্মকাণ্ডের নেটওয়ার্ক। আপনার জন্ম হয়েছিল ছোটোবেলা থেকে বড় আনন্দেই ছিলেন, ছোটোবেলায় হাত পা নেড়ে খেলতেন, শিশু বয়সে খেলতেন, তখনকার আনন্দটা আপনি চিন্তা করুন। কোনো টেনশন নেই, শিশু বয়স, মা আছে মা দেখবেন, বাবা আছে বাবা খেতে দেবেন, আনন্দে খেলাধুলা আমরাও করেছি অনেক বড় বয়স পর্যন্ত, আনন্দে খেলাধুলা, ভগবান চিন্তন, ব্যাস, কোনো চিন্তা নেই। কিন্তু যখনই আপনার মধ্যে কাম উৎপত্তি হলো, এবার আমাকে সংসার করতে হবে, সংসারটা কিসের, সংসারটা কিসের নাম, কামের রূপান্তর। কামটাকেই কনভার্ট করলে পরে এটা সংসারে এসে দাঁড়ায়। বুঝবো কেন এরকম কথা বলছি, হ্যাঁ ঠিক বলেছি, যদি আপনি শুদ্ধ সংসার করতেন, কৃষ্ণের সংসার, তাহলে এই কথাটা বলার অধিকার আমার ছিল না। এই কথাটা আমি বলিনি, সমস্ত শাস্ত্র নির্ণয় করে বলছেন, যখনই আপনার সংসার হয়েছে নিশ্চয়ই ভেতরে কাম ছিল, সংসার উৎপত্তি হয়েছে, সেই সংসারের নেটওয়ার্ক আজ পর্যন্ত আপনার যাচ্ছে না, বিস্তার হতে হতে নাতি পুঁতি, এবার তারপর সেই বিস্তার হয়ে আপনি বদ্ধ হয়ে রইলেন, তারপরে যখন শরীর ছাড়লেন, তখন আবার একটা জন্মর, এত বড় একটা রিস্ক আপনি নিয়ে নিলেন, পুনর্জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম। এটাকে বলে নেটওয়ার্ক বিস্তার করছেন কর্মকাণ্ডের। যদি বলেন বলি মহারাজিও তো কর্মকাণ্ডেতে লেগে রয়েছিলেন, দেখলাম বলি মহারাজ বাহ্যদৃষ্টিতে কর্মকাণ্ডে লেগে রয়েছেন বলে আপনার মনে হলো, কিন্তু বলি মহারাজ শিক্ষাটা কোথায় হয়েছে আমাদের দেখতে হবে। বলি মহারাজের বাস্তব শিক্ষাটা হয়েছে শ্রী প্রহ্লাদ মহারাজের কাছে, যার জন্য আপনার ক্রিয়াকর্ম আর বলি মহারাজের ক্রিয়াকর্ম এক হয় না। যদি এক হতো, আজকে যে ঘটনাটা ঘটলো বলি মহারাজের ক্ষেত্রে, এই ঘটনাটাই যদি স্বর্গরাজ ইন্দ্রের ক্ষেত্রে ঘটত, তিনি কখনোই এগুলো রাজি হতেন না। বলি মহারাজ বললেন, আমার গুরু আমাকে ভুল উপদেশ করছেন, যদি ইনি বিষ্ণু হন তাহলে আমার দানটা তো আরও সার্থক হবে, কেন সমস্ত যোগ্য, দানযোগ্য, জ্ঞানযোগ্য, ধ্যানযোগ্য, যত রকম টোটালে জগতে আপনার সংসারযোগ্য করছেন, সমস্ত যজ্ঞের মূল টার্গেট হল টু স্যাটিসফাই বিষ্ণু, ভগবানের চরণকে সন্তুষ্ট করা। আপনারা যে কোনো রকম যজ্ঞ করুন, সংসারযোগ্য করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কৃষ্ণকে কি বিষ্ণুকে রেখে করছেন কি, বিষ্ণুর চরণ সমর্থ নিবেদন করছেন কি? তাহলে আপনার সংসার যদি যদি সংসারযোগ্য হয়ে দাঁড়ায়, তাহলে আপত্তি কিছু নেই। আর জড়জগতের যে সংসারযোগ্য চলছে, এগুলো সব বন্ধনের কারণ হচ্ছে, বলি মহারাজ বুদ্ধিমান, বুদ্ধিমানও বলবো না, বুদ্ধিমান গণের মধ্যে শ্রেষ্ঠ। এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ অমর্তে না আপনাতে অমৃতম। এই ডিসিশনই তো নিলেন। বলি মহারাজ বলেন এই দুদিনের দেহ এটা সত্যের জন্য আমার ডেডিকেটেড হোক, মিথ্যের জন্য আমার জীবন ডেডিকেটেড হবে না। যদি হয়েই থাকে বিষ্ণু, যদি গুরুদেবের কথা ঠিক হয়ে থাকে, গুরুদেব আমাকে মারুন করছেন এই দান দিস না, আমি বলব না আমি মিথ্যা আশ্রয় নিতে পারবো না, আমি দান দেবো, আপনার কথা আমি শুনব না। কর্মকাণ্ডী গুরুদেবের পাল্লায় পড়লে, কর্মকাণ্ডী গুরুদেবের পাল্লায় পড়লে, উপদেষ্টার পাল্লায় পড়লে বন্ধন দশাই প্রাপ্ত হয়, মঙ্গল লাভ হয় না। জগতে যত লোক গুরু বানিয়ে রেখেছেন তাদের দ্বারা আপনাদের বন্ধন ছাড়ার কোনো কিছু হবে না। একমাত্র যদি সদ্গুরু জীবনে আপনার জুটে থাকে, কপাল খুব ভালো থাকলে, কোটি কোটি জন্মের কপাল থাকলে কোনো সময় এক সদ্গুরু সঙ্গে দর্শন হতে পারে, তখন আপনাদের এই বুদ্ধি পরিবর্তন হতে পারে, শুদ্ধ হতে পারে, কর্মকাণ্ডের নেটওয়ার্ক কর্মকাণ্ডের প্রভাব ত্যাগ করে শুদ্ধ ভক্তির দিকে চলে যাওয়ার একটা ইচ্ছা জাগতে পারে। বলি মহারাজকে দেখছেন যাগযজ্ঞ করছেন, সবই করছেন, বিশ্বজিৎ যজ্ঞ শুরু করেছিলেন, কিন্তু হলে কি হবে? আমরা দেখলাম বলি মহারাজের বুদ্ধি ভালো। বলি মহারাজ যখন ভগবান এলেন তখন ভগবানের চরণে যদিও গুরুদেব সাবধান করলেন, কিন্তু গুরুদেবের কথা না শুনে সত্যকে আশ্রয় করে তিনি দিয়ে দিলেন, না এইটি ঠিক। ভগবত চরণেই সব দিয়ে দিলেন। আমরা দেখলাম বলি মহারাজ এসব এত সব দিয়েও বন্ধন দশায় পড়লেন, বরুণ পাশে বাঁধলেন, ভগবানের এটা লীলা। যদি বলেন ভগবান অসন্তুষ্ট হয়ে বেঁধেছেন, কথাটা পুরো ভুল, ভগবান অসন্তুষ্ট হয়ে বাঁধেননি, তিনি তার আত্মনিবেদনটাকে পরীক্ষা করার জন্য বেঁধেছেন। বলি মহারাজের যত মহাজন আছে তাদের এক একজন এক একটা ভক্তিরাজ্যের আচার্য, আমি আগেই উত্থাপন করেছিলাম, সময় মতো আরও বিস্তৃত আলোচনা করব। পরীক্ষিত মহারাজ শ্রবণ শ্রবণ রাজ্যে তিনি গুরুর স্থান অধিকার করেছেন, একটা একটা নবিদা ভক্তির একটা অঙ্গ খালি শ্রবণ। এ শ্রবণ ভক্তির আচার্য হয়ে গেছেন কে? পরীক্ষিত মহারাজ। কীর্তন ভক্তির আচার্য হয়ে গেছেন ভাগবত কথার কীর্তনে, এর চেয়ে ওপরে আর কেউ যেতে পারেননি। তার নাম হলো কে? সে সুখদেব গোস্বাই মহারাজ। এইভাবে করতে করতে বলি মহারাজের কথা দেখব, আত্মনিবেদনে হচ্ছে ভক্তির যে নবিদা ভক্তির আত্মনিবেদন, হি ইজ দ্য টপমোস্ট পার্সোনালিটি উই সি। আমরা দেখতে পারবো আত্মনিবেদনে সে হচ্ছে টপ। ভগবান বামনদেব তাকে ক্রোধ করে বাঁধান নাই, তার আত্মনিবেদন কত, সে বিদ্রোহ করে কি না, আমি তাকে লাঞ্ছনা করব, আমি তাকে গঞ্জনা দেবো, আমি তাকে সমস্ত রকম টর্চার করব, দেখি তারপরে সে আমার উপর রেগে যায় কি না। একেই বলে গুরু আর শিষ্যের খেলা। গুরু যদি শিষ্যের চরণে খালি তেল মাখান তাহলে সে গুরু নয়, সে অধঃপতিত জীব। সে একজন অধঃপতিত জীব গুরুরূপে আপনার সামনে দেখাচ্ছেন, বাস্তব সে গুরু নয়। গুরু সেই হবেন যা সর্ব অবস্থায় তার গুরুত্ব থাকবে, প্রতি মুহূর্তে সে শিষ্যের চরণে তেল মাখাবেন না। এসব কথা আমি আলোচনা করব, প্রভুপাদ কী কী বলেছেন। শিষ্যকে গুরুদেব পরীক্ষা করবেন, তাকে লাঞ্ছনা দেবেন, তাকে গালাগাল দেখেন, তাকে অনেক কিছু করবেন, তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেবেন, তখন বোঝা যাবে বাহাদুরি, তুমি তার আনুগত্য করেছো কি না, নাকি মিথ্যে কথা বলেছো। এইসব কথা আমি অনেক আগে আলোচনা করেছি, কেউ মনে রাখে না। বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্য দেখায় যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থের ব্যাঘাত না হয়। গুরুদেবের সঙ্গে শিষ্যের যে সম্বন্ধ এত গভীর, এত গুরুত্বপূর্ণ, এত টপমোস্ট বিষয়, সূক্ষ্ম বিষয়, যেটা জড়জগতের কোনো ব্যক্তি এসব অনুভব করতে পারেন না। প্রভুপাদ বলছেন শিষ্যের চরণে তেল মাখাচ্ছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, এরা নাকি গুরু। প্রতি পদে পদে প্রমাণ করছে এরা লঘু, এরা গুরু নয়, কিন্তু জগৎকে ঠকাচ্ছে। গুরুদেব যখন পরীক্ষা আমার নেন, তখন যদি আমি তার উপর রেগে যাই, ব্যাস হয়ে গেল, গুরুদেব কিন্তু ভেতরে হাসছেন। কত গুরুদেব দেখেছি পরীক্ষা করার জন্য এরম করেন। গুরুদেব না বললে তিনি প্রসাদ পান না, গুরুদেব সেদিন বললই না প্রসাদ পাও, না খেয়ে রয়েছে, দেখি কদিন না খেয়ে থাকিস তুই, কত তো সহ্য ধৈর্য কত বাড়ে দেখি, তারপরে তুই যদি পরীক্ষা পাস করিস তারপর বুঝব হ্যাঁ তুই শিষ্য হওয়ার যোগ্য। বাজারে যেসব গুরু শিষ্যের কথা চলছে এগুলো তো হাস্যাস্পদ, হো হো করে আমরা হাসবো শাস্ত্রের বিচারে, এরম কথা বলেনি। একজন আমাদের বৈষ্ণব, তার সে আলোচনা করছে যে হিমালয়েতে এক যোগীরাজ দীর্ঘদিন ধরে সে গোপনে গুফাতে ভজন করছেন, এটা বোধহয় কাঠিয়া বাবা সম্বন্ধে পুজোচ্ছ আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ কাঠিয়া বাবা সম্বন্ধে। হঠাৎ হিমালয়ের অন্বেষণ করতে করতে, ভগবত অন্বেষণ যোগ কোথায় শিখবেন, হঠাৎ এক জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ঢুকেছেন, ঢুকে চমকে গেছেন, বলে সেখানে একজন যোগীরাজ বসে রয়েছেন, একজন যোগী দীর্ঘদিন ধরে সেখানে তিনি যোগ সাধন করছেন, কপালগুণে তার সঙ্গে দেখা হয়ে গেল। তাকে দেখার সঙ্গে সঙ্গে সে ঘাবড়ে গেছে, এ আবার কিরম দর্শন, বিশাল লম্বা এরম ভাবে বসে, যেমন মনে হচ্ছে একবারে দেখলে পরে আপনার ভীতি সৃষ্টি হবে, তার কোনো রকম জড় সংশয় দেখা যাচ্ছে না, জড় সংশয় একটা অন্যরকম, জড়জগতের মানুষকে যেরকম সেরকম দেখছেন না, কেঁদে পায়ে পড়লেন, কী বা করুন কী বা করুন, কাঁদতে থাকলেন। যোগীরা ইচ্ছা করলো, কী কী বা কী বা কী চাস, কী চাও, বলে আমাকে আপনার চরণে আসছে, হ্যাঁ তোমাকেই তো আশ্রয় দেবো, তোমাকেই তো আশ্রয় দেবো, তুমিই তো শিষ্য হওয়ার যোগ্য। ইশারা বলে হ্যাঁ, আমাকে আপনার চরণে আশ্রয় দিন, আমার কোনো স্থান নেই, আমার দয়া করুন, বলে পায়ে কেঁদে কেঁদে পড়ছেন। এটা কাঠিয়া বাবার জীবনের প্রথম, কাঠিয়া বাবার জীবনের কাহিনী হিমালয়ে। তখন যোগীরাজ বললে, হ্যাঁ দিলে তো তোমাকেই দেবো, এই যা এক্ষুনি ঝাঁপ দে পাহাড় থেকে অলকানন্দে, ঝাঁপ দে দে এক্ষুনি, যোগীরাজ বলেছেন ঝাঁপ দে জলে, শিষ্য হবি না, যা ঝাঁপ দে। অলকানন্দার তীরে পাহাড় থেকে তাকালেই আপনি ভীত হয়ে যাবেন, ঝাঁপ তো দেওয়া দূরের কথা, মুহূর্তের মধ্যে পড়লেই শেষ, চিহ্ন দেখা যাবে না, পাহাড়ের উপর থেকে এক চোখ বুঝে ঝাঁপ দিয়ে দিলেন। যোগীরাজ তাকে সেখান থেকে চুল ধরে যোগ বলে সেখান থেকে তুলে আনলেন, এনে বসালেন, হ্যাঁ শিষ্য আর যোগ্য তুই, আয় তোকে শিষ্য করব, তোকে করব, তুই আমার কথায় দৃঢ় বিশ্বাস রেখেছিস। একটা ঘটনা দেখান তো, একটা একটা এরকম, একটা কোনো উদাহরণ, একটাও এরকম নাই। আমরা ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্য দেখাই, এক্সিবিশন করি, যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের স্বার্থের না ব্যাঘাত হয়। যেই স্বার্থের ব্যাঘাত হলো, সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে ব্যাস হয়ে গেল। প্রথমে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর বিরোধিতা, প্রকাশ্যে। ওই জন্য আমি বাস্তবিক আমার সামনে কাউকে আমি দেখিনি যে আমাকে সত্যি ভালোবেসেছে, আমাকে আনুগত্য করেছে, এরম আমি দেখি। অনেকে ভালোবাসেন তো সেরম দেখিনি। এখানে বলি মহারাজের আত্মনিবেদনকে পরীক্ষার চরম পরীক্ষার মধ্যে ফেললেন, লাঞ্ছনা বেঁধে ফেললেন বরুণ পাশে, এমনকি তার এই যন্ত্রণা তার এই লাঞ্ছনা দেখে পিতামহ ব্রহ্মা অসহ্য হয়ে গেলেন। পিতামহ ব্রহ্মা ভগবানের কাছে বলছেন, হে ভূত ভাবন, হে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগন্ময় মুঞ্চৈনম হৃত সর্বস্ব নায়ম অর্হতি নায়ম অর্হতি নিগ্রহম। ব্রহ্মা পিতামহ ব্রহ্মা তার উপরে আর কে আছে, সে ভগবানকে বলছেন হাত জোর করে, ভগবান এটা কেমন কথা হলো, হ্যাঁ হে ভূতভাবন ভূতেশ দেবদেব জগন্ময় হে জগন্নাথ, তুমি একে ছেড়ে দাও, যত যন্ত্রণা এ ফেলো এ তো সবই দিয়ে দিয়েছে প্রভু, মঞ্চৈনম হে তো সর্বস এ তো সব চলে গেছে, সব তো দিয়ে দিয়েছে, এখন আবার তো তুমি তাকে বেরিয়ে নায়াম, তাকে তো আর যন্ত্রণা দেওয়া উচিত নয় প্রভু, নিগ্রহ করছো তুমি। ভগবান হেসে বললেন, ব্রাহ্মণ শোনো, ব্রাহ্মণ জন অনুগৃহ্যামি, জম অনুগৃহ্যামি তদ বিষ ও বিধুনমি অহম, যাকে আমি বাস্তবে অনুগ্রহ করি তার সব কিছু কেড়ে নিই, সব কিছু সে নিঃস্ব হয়ে যাক, যখন পর্যন্ত সে আমার একটা অবলম্বন আছে, আই হ্যাভ সাম সাপোর্ট, আমার ব্যাংকের টাকাটা, আমার ওই দাদা আছে সে বাঁচাবে, আমার বাবার প্রচুর টাকা আছে, বাড়ি আছে, ততক্ষণ পর্যন্ত কাঁচকলা, কিচ্ছু কি বা পাবে না, কিচ্ছু নয়। ভগবান বলছেন, যাকে আমি অনুগ্রহ করি তার অভিমানকে আমি কেড়ে নিই, আর অভিমানের বস্তুগুলোকে আমি নিয়ে নিই, অভিমান কোত্থেকে আসে সেগুলোকে আমি কেড়ে নিই, কোনোটা রাখবো না। এই জন্য চতুর্থ স্কন্ধে আলোচনা প্রসঙ্গে আপনারা শুনেছিলেন, বিদ্যা তপ বয়স কম বয়স কুল শতাঙ্গুণেই অসত্তমে ইতরই, এগুলো আলোচনা করেছিলেন, কেউ মনে রাখতে পারেনি। তপ বিদ্যা, তপস্যা থেকে, বিদ্যা থেকে, সুন্দর দেহ থেকে, উঁচু কুলে জন্মের থেকে, বৈভব থেকে, সমস্তগুলো এক বাস্তব সাধুর পক্ষে এটা কি, বাস্তব সাধুর পক্ষে এটা হচ্ছে গুণ, কোয়ালিটিস। আর এইগুলোই যদি বাপের জমে কোনো দিন টাকা দেখেনি, ভালো কুলে জন্ম হয়নি, কোনো কিছু হয়নি, এখন অর্থ দেখেছে, খেতে পেত না ভালো করে দুবেলা, এখন সাধু সেজে বিশাল সব টাকা, এখন মানুষকে মানুষ বলে মনে করে না, ব্যাস এইটাই তোর গুরুদের কৃপা, এই কৃপা পেয়ে তুই এবার নরকে চলে যাবি, এইটি তোর ওপর কৃপা গুরুদেবের, কোনো একটা স্থির বুদ্ধি নেই, কোনো বিচার নেই, কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু নেই, খালি রাজনীতি, দিন রাত বসে বসে পলিটিক্স মাথায়। মহারাজ ভক্তি রাজ্যে এসছো, ভজন করতে এসছো, হৃদয়টাকে সরল করো গুরুদেবের মতো, গুরুদেবের কীরকম হৃদয় ছিল, এটাকে ভজন বলে না, মনে মনে মন কলা খাও, তার এখন ঐশ্বর্য পেয়ে ব্যাস। ভগবান ওই জন্য বলছেন, তার ঐশ্বর্যের যে কারণটা, তার অভিমানের কারণটা আমি সেগুলো কেড়ে নিই, যাতে সে নিঃস্ব হয়ে যায়, যাতে সে অপমান করতে না পারে। ভগবান বলছেন, দেখো অভিমানের বস্তুগুলোকে আমি কেড়ে নিই, এই কারণে কখনো কখনো দেখা যায় আমাকেও মানে না ভগবান, আমি যে সাক্ষাৎ পরাত্রকলে ওর কে ভগবান নিকুচি করেছে, এরকম বুদ্ধি, পাশবিক বুদ্ধি। ভগবান বলে, হ্যাঁ এটা কৃপা ব্রহ্মা, তুমি চিন্তা করো না, ব্রাহ্মণ জন যম অনুগৃহ্যামি তদ বিষ ও বিধুনমি অহম। সাধুর লক্ষণই হল, তার কখনোই, হয়তো আপনারা বলবেন তার তো ভাড়া লাগে ট্রেনের, তার তো বউ সব কিছু করতে লাগে লাগে, কিন্তু কোনো দিন খেয়াল করে তার সঙ্গে মিশে তা গভীরে যেয়ে দেখবেন কোনো অর্থ করি বৃত্ত ঐশ্বর্য কিছুর প্রতি তার আকর্ষণ নেই, কোনো কিছুর মধ্যে, কৃষ্ণ সেবায় যেটা অনুকূল সে অনুকূল বসে আয় রেখে দাও, ভগবান সেবা লাগা বিবাহ হয়ে গেল, কিন্তু তার ওইসব অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট নেই, ওইসব বসে বসে খালি মাথায় বুদ্ধি কাটাবো, চারকা চুয়াল্লিশ এই টাকাটা এখন এসে গেল, এই টাকাটাকে একটা ব্যবসায়ী লোকের কাছে খাটিয়ে দিই, ওখানে পাশবিক বুদ্ধি, এইসব কথা কোনোদিনই বলেন নাই, আমাদের গুরুবর্গ শেখায় নাই, কোনোদিন শেখায়নি এসব কথা, যা আসবে তোমার হাতে সব খরচা করো, তোমার অধিকার নেই পয়সাগুলো রাখার, আত্মীয় পরিজন এদেরকে দেওয়া, তোমার কী অধিকার আছে এসব দেওয়া, যা আসবে সব খরচা করো, বই ছাপিয়ে দাও, বিভিন্ন জগতে বিতরণ করো, গোমাতার সেবা করো, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দিয়ে সমস্ত মারামারি করছে, সব খোনাখুনি করছে, মূর্খের দল, সমালোচনা করার তোমাদের কোনো অধিকার নেই, অন্তত বৃন্দাবনে এক একজন সাধু আছেন, তাদের কাছে যা আসছে সমস্ত নিয়ে সব ব্রজমণ্ডলের এক একটা তীর্থস্থানকে উদ্ধার করছেন, তোমার কি অধিকার আছে তাকে কথা বলার, তারা তো টাকা আসছে অন্তত করছে, তুমি তো মায়াবাদীর থেকেও নিচে চলে গেছো, হয়তো বলছো ওরা মায়াবাদী মহা, হ্যাঁ মায়াবাদী, মায়াবাদী কী হয়, মায়াবাদী মায়াবাদী করছে বিভিন্ন ধামের সেবা করে ওইসব উদ্ধার, তুমি কি করেছো টাকাগুলো নিয়ে, তোমার কাছে টাকা এসেছিল, বারুদের গোলা তৈরি করছে, বারুদের গোলা, এক্সপ্লোশন, টুডে আর টুমোরো ইউ ক্যান ফিল এক্সপ্লোশন, বিস্ফোরণ হবে, উড়ে যাবে তুমি। অর্থের সদ্ব্যবহার জানো তুমি? অর্থ কাকে বলে? গয়া প্রসাদজি মহারাজ ছিলেন একজন, গয়া প্রসাদজি মহারাজ বৈষ্ণব ছিলেন, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের নয়, কিন্তু মহাপুরুষগণের কথা বলতে হয়। তিনি ছিলেন বাইরদৃষ্টিতে গৃহস্থ ব্যক্তি ছিলেন, তিনি ভাগবত কথা আলোচনা এখনও তার নামে গিরিরাজের ওখানে এখনও পর্যন্ত সেখানে অন্নকূট হয়, গিরিরাজে ভোগ লাগে, ছাপ্পান্ন ভোগ। তার কাছে এত নিষ্কিঞ্চন ছিলেন, তার কাছে কোটি কোটি টাকা আসতো, লক্ষ লক্ষ টাকা তার কাছে আসতো। সেই লক্ষ লক্ষ টাকা নিয়ে কী করতেন তিনি? যা আসতো সব সেবায় লাগিয়ে দিতেন। একটাও তিনি মায়াবাদীকে আমরা প্রশ্রয় দিচ্ছি না, আমার কথার বক্তব্যগুলো বুঝতে হবে। আমি কখনোই মায়াবাদীকে প্রশ্রয় দিইনি, মায়াবাদ প্রতি মুহূর্তে আমি খণ্ডন করি। আমার বক্তব্য হলো তুমি যে সমালোচনা করো তোমার কী অধিকার, তারা তো কিছু করছে, তুমি কি করেছো, এই কথা বক্তব্য। আমি মায়াবাদীকে কখনোই প্রশ্রয় দিই না। বক্তব্য হলো এই, গয়াপ্রসাদজি ভাগবত কথা বলতেন, লক্ষ লক্ষ টাকা প্রণামি পড়ত, সেই প্রণামীগুলো তো আর যেদিন ভাগবত কথা হয়ে যেত সেই টাকাগুলো নিয়ে তিনি বিভিন্ন সেবা লাগিয়ে দিতেন, বিভিন্ন ভাণ্ডার মানে সাধু সেবা, বিভিন্ন সেবায় তারা লাগিয়ে দিতেন। তা তিনি নিয়ে গিয়ে কোনোদিনই ঘরে একটা পয়সাও, ওই প্রণামীর একটা পয়সাও তিনি ঘরেতে তুলতেন না, সেই মাদুকুরি রুটি আর সেই শুকনো ওই সব খেতে না, সমস্ত খরচা। এইসব আদর্শগুলো জানা দরকার, এই সবগুলো না করলে। আর প্রভুপাদকে দেখে, প্রভুপাদের জীবনে আমরা গুরুপাদ পদ্মশ্রী সুখে শুনেছি, যা কিছু এসছে প্রভুপাদ সমস্ত জীবনে সব কিছু ভগবত সেবায় লাগিয়ে দিয়েছেন সমস্ত। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ঐশ্বর্য যে কতটা আমাদের সর্বনাশের কারণ হচ্ছে যেহেতু আমরা জানি না, মূর্খ বোকা। ঐশ্বর্য লাগতে পারে সেবায় যদি তার অ্যাপ্লিকেশন জানে, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য যদি এলো লাগিয়ে দাও সেবায়, রাখবে তো তোমার মরবে, শিষ্যই তোমার গলায় পা দিয়ে মারবে ওই টাকার জন্য, গুরুদেবকে গলা টিপে মারবে, কত ঘটনা ঘটেছে। এখানে আমরা দেখলাম ভগবান ঠিকই বলেছেন, ভগবান বলছেন যাকে আমি কৃপা করি তার সব কিছু আমি কেড়ে নিয়ে, এইসব রাখলেই সে অভিমানে মানবেন। বলি মহারাজের জীবনের আদর্শ আমরা দেখে অবাক হয়ে গেলাম, আত্মনিবেদনে বলি মহারাজের মতো আর ওপরে কেউ যেতে পারেনি আজ পর্যন্ত। বলির অভূত আত্মনিবেদনে, বলির অভূত আত্মনিবেদন ভক্তিতে বলি একমাত্র। কেন বলছেন দেখুন কত কত অত্যাচার হলো, বলছেন ক্ষীণ রিকথ্যচ্যুত স্থানাৎ ক্ষিপ্ত বদ্ধশ্চ শত্রুভি জ্ঞাতিভীষ্ট পরিত্যক্ত যা, বলছেন জাত নানু জাত, বলছেন জ্ঞাতিভীষ্ট পরিত্যক্ত জাত নাম অনুজাপিতা গুরু না ভ্রৎসিত সপ্ত জহৌ সত্যম ন সুব্রত ছলৈরুক্ত মায়া ধর্ম নায়ম ত্যাজতি সত্যবাক। কি করলেন? প্রথম কথা হলো তাকে সমস্ত বৈভব থেকে বঞ্চনা করলেন, সমস্ত স্থান ত্রিভুবনে কোনো জায়গা নেই যেখানে বলি মহারাজ দাঁড়াতে পারবেন, বলি মহারাজ সব দিয়ে দিয়েছেন, নিজের শরীরটাকে কোথায় রাখবেন, তার জন্য তো কিছু স্থান দরকার, সেটাও নাই। ওই জন্য বলছেন ক্ষীণ রিক্ত ক্ষীণ রিকথ্যচ্যুত স্থানাৎ, স্থান থেকে চ্যুত হলেন, ক্ষিপ্ত, হ্যাঁ বদ্ধস্য শত্রুবি, তাকে অবমাননা করা হলো, তাকে বেঁধে ফেলা হলো, শত্রু বাহ্য দৃষ্টি তো শত্রু, বামন বামনদের তো শত্রু নয়। আর জ্ঞাতিভীষ্ট পরিত্যক্ত, জ্ঞাতিরা তাকে ত্যাগ করলো, যখনই আপনার ঐশ্বর্য সব চলে যাবে কিছু থাকবে না, দেখবেন আত্মীয় স্বজন আসবে না, আর পরিচয় দেবে না, এই আমাদের আত্মীয়, চোখের সামনে দেখি যে একটা গরিব আত্মীয় দেখে পরিচয় দেবে না, কখনো দেয় না, ও খেতে পায় না ভালো, ও আমার কেউ না, ভাই হলেও পরিচয় দেবে না, এরকম মানুষের চরিত্র স্বভাব। সেখানে বলছেন জ্ঞাতিভীষ্য পরিত্যক্ত, এখন সে আর রাজা নয়, সে তো সব জায়গায় চলে, তার নিজের শরীর থাকার জায়গা নেই, সেই জন্য বলছেন জ্ঞাতিভীষ্য পরিত্যক্ত। আর যাতনাম অনুযাপিত, কত যাতনা ভোগ করলো, তাকে বেঁধে ফেলেছে, তাকে কত কিছু হচ্ছে। আর গুরুর দ্বারা ভৎসিত হলো। গুরুদেব শিষ্যকে গালাগাল দিল, মূর্খ মূর্খ শ্রীভ্রষ্ট হ, আমার কথা মানলি না তুই, সমস্ত চলে যাবে, তোর কিছু থাকবে না। গুরু এবার গালাগাল দিতে আরম্ভ করে শিষ্যকে, অভিশাপ দিল গুরুদেব, শুধু গালাগাল নয়, শেষে অভিশাপ দিল, বেটা শ্রীভ্রষ্ট হ। হ্যাঁ, সপ্ত জহৌ সত্যম ন সুব্রত হ, সেই সুব্রত, সুব্রত কেন বলা হলো, তার নাম তো বলি, সুব্রত বলা দরকার কি ছিল হঠাৎ? বলে সুব্রত এই জন্য বলো, সুব্রত বিভিন্ন জায়গায় সুব্রত কথাটা ব্যবহার করা, কী জন্য, যিনি নিজের জীবনে সুব্রত অর্থাৎ হরিব্রত গ্রহণ করে রেখেছেন তাকে সুব্রত বলা। সু যেটা সুন্দর, এই কথার একমাত্র ভগবান ছাড়া জগতের কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেটা সৌন্দর্য আজ কালকে পচে যাচ্ছে এটা সৌন্দর্যের বিষয় নয়, সেই জন্য সুন্দর এই কথার একমাত্র ভগবানের ক্ষেত্রে বলা যায়, মধু ভগবানের ক্ষেত্রে বলা হয়। সেই জন্য এখানে সুব্রত বলা হয়েছে, সেই সুব্রত যে হরিব্রত সত্যকে ধারণ করে রয়েছেন এই জন্য তার নাম সুব্রত। এই সুব্রত কিন্তু কোনো মতেই এত অত্যাচার, গুরুদেব শাপ দিল গালাগাল দিল, তারপরেও সে সত্যকে ত্যাগ করে নাই। ছলের দ্বারা বলছেন ভগবান, বলছেন ভগবান বলছেন ছলই রুক্ত মায়া ধর্ম, আমি ছল করে চালাকি করে তাকে বিভিন্ন রকম ধর্ম বোঝালাম। ছলই রুক্ত মায়া ধর্ম নায়ম ত্যাজতি সত্যবাক অয়ম, এ কিন্তু কোনো পরিস্থিতি আমি ছল করে কিন্তু করেছি, ভগবান নিজে স্বীকার করছেন। ভগবান বলছেন আমি যখন বামন রূপে এসেছিলাম আমার পা দুটো তো পাগুলো ছোটো ছোটো ছিল, তো তিন পায়ের তিন পা কতটুকু হয়, কিন্তু পরে আমি ছল, ভগবান নিজেই বলছেন। এটা যেন আপনার মনে করবেন না ভগবান চিটিং বাজ, তা নয়, ভগবান এটা ভক্তকে পরীক্ষা করার জন্য করেছেন। ভগবান নিজেই বলছেন ছলই রুক্ত, আমি ছল করে আমি ধর্মের কথা বললাম, কিন্তু তারপরেও দেখলাম সে কিন্তু সত্য থেকে সরে যায়নি। আহা, এ সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্যম অমরৈরপি, কোনো দেবতাগণ ওই স্থানে যেতে পারবে না, যে স্থান আমি এই আমার এই ভক্তকে বলিকে আমি যে স্থান দেবো, দেবতাদের ক্ষমতাও নেই সেই স্থানে যায়, এত ঐশ্বর্য আমি একে দেবো, কেন এ পরীক্ষায় পাস করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্যম অমরৈরপি, সাবরণের অন্তর অন্তর স্বয়ম ভবিতেন্দ্রিয় মদাশ্রয়, এ সাবর্ণী মন্বন্তরে যখন এই মন্বন্তরের পর সাবর্ণী মন্বন্তর আসবে তখন এ ইন্দ্রের আসনে বসবে, একে আমি ইন্দ্রের পদ দেবো। শুধু তাই নয়, ইন্দ্রের পদ দেবো এবং আমার আশ্রয়েতে থাকবে, আমিও তখন অন্য জন্ম নেব, আবির্ভাব করব স্বর্গে, তার তাকে সহায়তা করব। বলো এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে? যেখানে ভগবান বলছেন আমি এ আমি এ সময়ে প্রাপিত স্থানম দুষ্প্রাপ্য অমরৈরপি, স্বর্গের অমরগড় এই স্থান পেতে পারে না যে স্থান আমি একে দেবো। ইন্দ্রসেন মহারাজ যাহি ভো ভদ্রমস্তুতে, হে বলছে ইন্দ্রসেন, নাম দিয়েছেন ভগবান তাকে, যাও তোমার মঙ্গল হোক, তোমায় আমি আশীর্বাদ করি। ভগবান বলছেন স্বয়ং ইন্দ্রসেন মহারাজ যাহি ভো, যাও তুমি ভদ্রমস্তুতে, তোমার মঙ্গল হোক, তুমি সুতলে চলে যাও। সুতলম সুতলম স্বর্গিভি পার্থম জ্ঞাতিবিহি পরিবারত, স্বর্গের লোকরাও সেখানে পর্যন্ত ওই সুতলের মতো ঐশ্বর্য নাই, তুমি সেখানে যাও, তোমাকে আমি স্থান দিলাম, কিছুদিন থাকো, আর তোমার দরবারে তোমার দোরগোড়ায় আমি পাহারা থাকবো নিজে। ভগবান বলছে আমি নিজে তোমার দোরগোড়ায় আমি পাহারা থাকবো, কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। জয় ত্রিবিক্রম মহারাজ কি, ত্রিবিক্রম ভগবান কি, ভগবান ত্রিবিক্রম, তিনি কৃপা করলেন ভক্তবৎসল ভগবান, বললেন যে তোমার আর কোনো চিন্তা নেই, আমার তোমার ভগবান ভগবান গেটম্যান হয়ে গেলেন, আর কি চাই আপনাদের, ভগবান দারোয়ান হয়ে গেলেন, ভগবান ভালোবাসাতে ভক্তের দারোয়ান হয়ে গেলেন, দের দ্বারে পাহারা দিচ্ছেন, বলি মহারাজের দ্বার। এ হচ্ছে ভগবানের ভক্তবৎসল্যতা, লোকে বলছেন ভগবান নিজে বলছেন রক্ষৈষে সর্বতোহম ত্বাম সানুগম সপরিচ্ছদম সদা সন্নিহিতম বীর তত্র মাম দ্রক্ষতে ভবান, তুমি আমাকে সর্বক্ষণ দেখতে পাবে, আমি তোমাকে রক্ষা করব, আমি পাহারা থাকব তোমার জন্য। বলো ভগবান কৃপা ভগবানের। প্রহ্লাদ মহারাজ চোখে জল ফেলছেন, প্রভু তোমার কৃপা, এরকম কৃপা, তোমার এরকম কৃপা কাউর প্রতি তো হয়নি, কই লক্ষ্মীর প্রতিও তো তুমি এরম কৃপা করনি, বীরিঞ্চির প্রতি ব্রহ্মার প্রতিও তো এরম কৃপা করনি, শঙ্করের প্রতিও তো এরম কৃপা করনি, কী কৃপা তুমি করলে আমাদের বংশকে, আমার নাতি এই যে বলি মহারাজ বলিকে কী কৃপা করলে। আহা, প্রহ্লাদ মহারাজ এসছেন একবারে কাজলের মতো, শাস্ত্রে বর্ণনা রয়েছে অন্য স্থানে, প্রহ্লাদ মহারাজ কৃষ্ণবর্ণ ছিলেন, কৃষ্ণবর্ণ, চোখগুলো টানা টানা লাল চোখ, সুন্দর দেখতে, নাক টাসিকা, প্রহ্লাদ মহারাজকে দেখলেই কৃষ্ণ স্মরণ হয়, এত সুন্দর। প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছে, প্রহ্লাদ মহারাজ এসে গেছেন, নাতির বন্ধন হয়েছে, নাতির বন্ধন দেখে কাঁদবার কথা কিন্তু তিনি হাসছেন, তিনি জানেন ভগবানের লীলাটা, এখন বন্ধন করেছি দেখো না কী হয়, কৃপা করেছেন পরিপূর্ণরূপে। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজকে কোনো দণ্ডবোধ করতে পারছেন না, এতকাল বলি মহারাজ যেই দাদু এসছেন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে লাপিয়ে গিয়ে তার চরণে পড়েছেন, এখন তার কোলেও যেতে পারছেন না, চরণেও যেতে পারছেন না, বাঁধা রয়েছেন, চোখের জল ফেলছেন মাথা নিচু করে। প্রহ্লাদ মহারাজ আনন্দে অশ্রু জল ফেলছেন, এইটি তো কৃপা রে বোকা। এখন বলছেন প্রহ্লাদ মহারাজ, এখন উবাচো নেমাম বেরিঞ্চ লভতে প্রসাদম ন শ্রীর ন সর্ব কিমতা পরে অন্য, অন্য কার কথা বলবো, স্বয়ং বেরিঞ্চি পাইনি, লক্ষ্মী তোমার চরণাশ্রে সে পাইনি, সর্বশঙ্কর পাইনি, জন্য অসুরাণম ওষি দুর্গপাল বিশ্বাবিবন্ধিতই রবিবন্দিতাঙ্গ্রি, বিশ্বাবিবন্দি বিশ্বাবিবন্ধৈর রবিবন্দিতাঙ্গ্রি, সমগ্র বিশ্ব সমগ্র ইউনিভার্স তোমার চরণকে বন্দনা করে। আহা, তুমি কীরকম কৃপাটা করলে, তুমি দুর্গ, তুমি হচ্ছে দুর্গপাল হয়ে গেলে, দ্বারপাল হয়ে গেলে তুমি, আহা এরকম এরকম কৃপা তো কাউর ক্ষেত্রে তুমি করো নাই। এইভাবে প্রহ্লাদ মহারাজ অনেক সুন্দর সুন্দর স্তব করলেন, বড় এই সময় সাপেক্ষ আমি আলোচনা করতে পারলাম না, আলোচনা করতে পারলাম না, ক্ষমা করবেন, অনেক এসব প্রসঙ্গ আছে। ভগবান এবার বলছেন, বৎস প্রহ্লাদ ভদ্রম তে প্রজাহি সুতলালয়ম মদমান সপৌত্রেণ জ্ঞাতি জ্ঞাতীনাম সুখমাবহ, যাও প্রহ্লাদ আমার তুমি প্রিয় পাত্র সবচেয়ে, বৎস প্রহ্লাদ ভদ্রম তে প্রজা বজে প্রজাহি সুতলালয়ম, তুমি সুতলালয় চলে যাও, তোমার নাতি পুতি নিয়ে আনন্দে সেখানে থাকো, আর নিত্যম দ্রষ্টাসি মাম তত্র গদা পানিম অবস্থিতম, আমাকে গদা পানি, গদা পানি গদা হস্তে আমাকে সবসময় তুমি সেখানে দেখতে পাবে, সব সময় যখনই চাইবে তখনই দেখতে পাবে আমাকে, তোমার ওখানে থাকবো। নিত্যম দ্রষ্টাসি মাম তত্র গদা পানিম অবস্থিতম আত্মদর্শনম আহ্লাদ ধস্ত কর্ম নিবন্ধন, কোনো কর্মের যে বন্ধন সে তো বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না, কেন আমার দর্শনের দ্বারাই সব কেটে যাবে। এইভাবে দেখা গেল বলি মহারাজের উপর ভগবানের অশেষ কৃপা হল। কৃপার পর এই প্রসঙ্গ বড় আনন্দের প্রসঙ্গ, এইগুলো যদি কেউ আলোচনা করেন শ্রবণ করেন তাদের জীবনের গতি ঘুরে যাবে। আমাদের শিক্ষণীয় বিষয় এই মহাজনগণের চরিত্র স্বভাব থেকে বড় আশ্চর্য বিষয়। বর্তমানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন, যে সুখদেব গোস্বামী কাছে প্রশ্ন করছেন, ভগবান শ্রোতুম ইচ্ছামি হরের অদ্ভুত কর্মণ অবতার কথাম আদ্যম মায়া মৎস্য বিড়ম্বণম, শুনেছি ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ গুরুদেব সুখদেবজীবে বলছেন যে শুনেছিলাম ভগবান মৎস্যরূপ ধারণ করেছেন, সেই মৎস্যরূপী ভগবান তার আশ্চর্য কর্ম সেই সব ব্যাপার সম্বন্ধে যদি কিছু বলেন বড় শোনবার করে আগ্রহ। ভগবান যখন যে রূপই ধারণ করেন, মৎস্য বরাহ আদি নৃসিংহ সমস্ত রূপগুলোই বড়ই মঙ্গলজনক। ভগবান কেন মৎস্যরূপ গ্রহণ করেন? মৎস্যকুল কেঁদে কেঁদে বলছে ভগবান আমাদেরকে কৃপা করেননি। ভগবান বলছে না, আমি মৎস্যরূপ ধারণ করেছি, তোমাদের মৎস্যকুল যারা আছে জলচর প্রাণী সবার মধ্যে আমি জন্ম নিচ্ছি। দেখো যখন বরাহরূপে জন্মগ্রহণ করলেন তখন প্রমাণ করলেন, পশুরা যখন দুঃখ পেয়েছেন বললেন আমিও তো দেখো বরাহরূপ ধারণ করেছি, তোমাদের কুলে জন্মগ্রহণ করি, আমিও তোমাদেরই। এইভাবে ভগবান প্রত্যেক কুলে আবির্ভাব হয়ে প্রত্যেককে আশীর্বাদ করে, তোমাদের দুঃখের কী আছে, আমি তো তোমাদেরই আপনজন। আশ্চর্যভাবে ভগবান সমস্ত অবতারাবলী গ্রহণ করেছেন। এখানে মৎস্য অবতার বড় আশ্চর্য বলছেন, এখানে মৎস্যরূপী ভগবানের কথা আলোচনা করতে সত্যব্রত বলে এক রাজা ছিলেন, তিনি নারায়ণপরায়ণ ছিলেন। কোনো সেই রাজর্ষি কিতমালা নদী, ভারতবর্ষে যে নদীগুলো আছে যদি এই নদীগুলোরই খালি নাম নেন তাতেও কৃতকৃতার্থ হবে। খালি নদী, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী সরজু, এইসব খালি নদীর নাম নিলে হয়ে যাবে। এমন দেশে পোড়া কপালগুলো জন্মগ্রহণ করে নরকে চলে যাচ্ছে, যেখানে খালি নদীগুলোর নাম গ্রহণ করলে পবিত্র হয়, নর্মদা সিন্ধু কাবেরী, এত মূর্খ এখন বিদেশে যাবে, সব এই দেশ ভাল লাগছে না, বিদেশে যাবে, যাক মরুক আর কি করুক। কিতমালা দক্ষিণ ভারতের কিতমালা নামক এক অপূর্ব নদী, সেই নদীতে জলে নেবে প্রতিদিন এই সত্যব্রত রাজা সব সময় ভজন করতেন, তপস্যা করতেন, ভজন করতেন। বলছেন তিনি কি বলছেন, হে রাজর্ষ দেখো এই রাজ এই সেই রাজর্ষি এই মহাকল্পে বিভৎসুত হইয়া সাধ্যদেব নামে বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে। এই যাকে দেখছেন সত্যব্রত, তিনি এই মহাকল্পে বিভৎসুত হয়ে সাধ্যদেব নামে পরিচয় পেয়েছেন, সাধ্যদেব মনু। একদা তিনি কিতমালা জলিতে নদীতে তিনি ভজন করছেন, তপস্যা করতে করে জলের অঞ্জলি দেবেন, এই সময় জলের মধ্যে হাত দিয়ে এরম করে জল তুলছেন আর জল অঞ্জলি দিচ্ছেন, হঠাৎ দেখেন একটা সপরি পুঁটি মাছ হাতেতে উঠে এলো। একটা পুঁটি মাছ হঠাৎ হাতে উঠে এলো, সে বলে কি হাতে পুঁটি মাছ, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন, পুঁটি মাছটা চলে এসছে জলে ছেড়ে দিন। পুঁটি মাছ কেঁদে কেঁদে বলছে রাজন আমাকে ছাড়বেন না, আমি আপনার আশ্রয়ে চলে এসেছি। বলি আবার কী কথা, একটা মাছ এরম ভয় বলছে পুঁটি মাছ, হাতে ধরার সঙ্গে সঙ্গে বলছে আমার বড় কষ্ট, আপনি আমাকে বাঁচান। বলে এরমভাবে ভগবান তাকে বলছেন, তখন তিনি বলে আমাকে আপনি ছেড়ে দেবেন না, আমাকে নিয়ে চলুন। তখন পুঁটি মাছকে নিয়ে কমণ্ডলে রেখেছেন, কমণ্ডলে নিয়ে ঘরে নিয়ে গেছেন। সেখানে পুঁটি মাছ সেই যে সফরি, সে বলছেন যে রাজন আমি এত ছোট জায়গায় থাকতে পারি না, একটু বড় ব্যবস্থা করুন। তখন তাই কলসির মধ্যে রেখেছে, কলসির মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে বলছে এই জায়গায় আমি থাকতে পারছি না, আমার ছোট হয়ে যাচ্ছে, বড় করুন। পুঁটি মাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, বলে বাবারি এ কী, এক্ষুনি ধরে নিয়ে এলাম, কিছুক্ষণ পরেই বড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি। তারপর একটা চৌবাচ্চায় রাখলেন, একটা পুকুরে রাখলেন, বলছে রাজন আমার হচ্ছে না, আর বড় জায়গায় রাখুন আমাকে, আমি ঘুরতে পারছি না। বললে এই কী ব্যাপার হলো, রাজা বলছে রে কী ব্যাপার, এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। পরে কী করলেন, নদীতে রাখতে গেলেন, বিরাট জলাশয় নদী, তারপরেও না কী করে না, সেই মায়া প্রদর্শন করেছেন ভগবান, সেই মৎস্যরূপী ভগবান তখন আকাশবাণী করে কথা বলছেন, হে রাজন শোনো, আজ থেকে সাত দিনের মধ্যে, আজ থেকে মাত্র সাত দিনের মধ্যে, অর্থাৎ সাত দিন অদ্যতেনাথ সপ্তমে হনি, আজ থেকে যে সপ্তম দিনে এ স্বর্গমত্ত পাতাল এই সমস্ত রস জলে চলে যাবে, সমস্ত জলে পরিপূর্ণ হয়ে যাবে, এ সৃষ্টি থাকবে না, সমস্ত জলের তলায় চলে যাবে, আর তোমার তোমাকে একটা নৌকা তুমি দেখবে এই প্রলয় জলের মধ্যে একটা বিশাল একটা অত্যন্ত শক্তিশালী নৌকা তোমার কাছে আসবে, তুমি লক্ষ্য করবে। প্রলয় এলে ঘাবড়ে যেও না, ভয় পেও না। তুমি যত ঔষধি আছে, যত ক্ষুদ্র বৃহৎ সমস্ত ঔষধ, লতা ঔষধি বৃক্ষের যত বীজ সব নিয়ে, সব তুমি সপ্তর্ষিকে নিয়ে ওই ওই নৌকার উপর উঠে পড়বে। ওই জন্য নৌকা তোমার কাছে আসবে, সেই নৌকার মধ্যে তুমি যত রকম ঔষধি আছে, জগতের বীজ আছে, সেগুলো নিয়ে তুমি ওই নৌকায় উঠে পড়বে। উঠে পড়বার পরেতে দেখবে সপ্তর্ষিও সেই নৌকায় আছে, তুমি ঘাবড়ে যাবে না। কেন, প্রলয়কালের সেই অন্ধকারে কাউকে দেখতে পাবে না। প্রলয়কালে এত অন্ধকার, এখান থেকে এখানে দেখা যাবে না, অন্ধকার ঘুটঘুট করছে, অন্ধকার, কিছু দেখতে পাবে না। কিন্তু তোমার ভয় নেই, তুমি দেখতে পাবে সপ্তর্ষিগণের যে গা থেকে জ্যোতি বেরোচ্ছে সেই আলোতে তুমি দেখতে পাবে কোথায় যাচ্ছ না যাচ্ছ, সব আলো দেখতে পাবে, সপ্তর্ষির গা থেকে জ্যোতি বেরোবে। সেই সময় লক্ষ্য করবে সেই নৌকার সামনে একটা বিরাট একটা মৎস্য আসছে তোমার সামনে। সেই মৎস্যটা থেকে ভয় পেয়ে যাও না, তার দেখবে যে সিং আছে, সিংহ, সেই সিংহতে তুমি এই নৌকাটাকে বেঁধে দেবে, নেত্র হিসেবে সর্প, হ্যাঁ, সেই তার সঙ্গে বেঁধে দেবে। বেঁধে দিয়ে এবার যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার এক রাত্রি, ব্রহ্মার যতক্ষণ পর্যন্ত এক রাত্রি এক কল্পকাল রাত্রি শুয়ে থাকেন, তখন আর কিছু জানেন না। সেই সময় যে প্রলয়, এই এক ব্রহ্মরাত্রি, এক ব্রহ্মরাত্রি ব্যাপী আমি তোমাকে নিয়ে এই প্রলয়কালের সাগরের মধ্যে আমি বিহরণ করব। ভয় পাবে না, আমি চলবো, এবং যেতে যেতে তোমাকে এই অনর্গল বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ করব, দেখতে পাবে। এইভাবে মৎস্যরূপী ভগবান কি করলেন, মৎস্যরূপী ভগবান সত্যব্রত রাজাকে কৃপা করলেন, কিন্তু তিনি সাধ্যদেব মনু হয়েছিলেন। এইভাবে করে আমরা দেখলাম কি আশ্চর্য বিষয়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, কিছুই বলা হলো না। হেন বলছেন এইভাবে আমাদের দেখে গেল মৎস্যরূপী ভগবানের কথা আমরা আলোচনা করলাম। আপনাদের মধ্যে এই তত্ত্বটা আমার বলা দরকার, ভগবান যখন যেরকমভাবে আবির্ভাব হন যে কোনো রূপে, তাদের ওই তনুটাকে কখনোই প্রাকৃত তনু মনে করবেন না। এখন মৎস্য অবতার গ্রহণ করেছেন মানে আপনি যদি বলেন এটা মা, এটা তো একটা মাছ, সেরকম মনে করবেন না। ভগবান যে তনুই গ্রহণ করুন তিনি হচ্ছেন শুদ্ধ সতময়, ওই মৎস্যরূপেই তিনি কিন্তু শুদ্ধ সতময়, তার তনু কিন্তু প্রাকৃত নয়। ওই জন্য তিনি বরাহরূপ ধারণ করলে আমার মনে হলে এটা বোধ হয় তমগুণের অবতার, না এটা শুদ্ধ সতময় অবতার। সেই জন্য মৎস্যরূপী ভগবান সত্যব্রত রাজাকে কৃপা করবার জন্য তিনি বাস্তবিক পক্ষে মৎস্যরূপী ভগবান সত্যব্রত রাজাকে কেন্দ্র করে আমাদের সকলকে কৃপা করলেন। মৎস্যরূপী ভগবান কি জয়, জয় মৎস্যরূপী ভগবান কি জয়, জয় সত্যব্রত মহারাজ কি জয়। এইভাবে তিনি মৎস্যরূপী ভগবান রূপে আবির্ভাব হয়ে আমাদের সবাইকে কৃপা করলেন। এখন নবম স্কন্ধ প্রবেশ করল, এখানে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, ব্রাহ্মণ আপনার নিকট বিভিন্ন সকল সকল মন্বন্তরে এবং সেই সেই সকল মন্বন্তরের কথা আপনি বলেছেন, সেই এই মন্বন্তরে অনন্তবীর্য হরির কৃতকর্ম সকলই শুনিয়েছেন আপনি। এখন দাবিরেশ্বর দক্ষিণ ভারতের যে রাজা রাজশ্রী সত্যব্রত অতীতকালের অবসানে মহাপুরুষ সেবা জ্ঞান দ্বারা, এই মহাপুরুষ সেবা দ্বারা জ্ঞান লাভ করিয়াছিলেন, এসব কথা আপনি বলেছেন। সত্যব্রতেই বিভৎসনের পুত্র মনু হইয়াছেন, আমরা সেই কথা শুনেছি। ওই বৈবৎসর মনুর পুত্র ইক্ষাকু প্রভৃতি রাজাগণ, তাও আপনি বলেছেন, আমরা শুনেছি। এখন তাদের বংশের যে ক্রমানুগতি, ক্রমের অনুগতি অর্থাৎ ক্রমানুসারে তাদের বংশে যে যে প্রধান প্রধান রাজা হয়েছিলেন, তাদের যে সমস্ত জীবন চরিত্র শুনেছি, বিরাট বিরাট নাম করা এদের সব বংশ, এখানে অনেক বড় বড় সব এসছেন, তা এই সব কথা যদি আবার যারা ভবিষ্যতে জন্মাবেন, যারা জন্মাবেন, যারা বর্তমান আছেন, এইসব পুণ্যকৃতি রাজাদের কথা যদি আপনি এবার বলেন, দয়া করে এইসব কথা আমি শ্রবণ করতে চাই, এইসব কথা শ্রবণ করে আমি হৃদয় শীতল করতে চাই, দয়া করে যে এইসব কথা বলেন বড় ভালো হয়। সেইভাবে আমরা দেখলাম, এবার আমরা দেখব তাদের বংশধর ধীরে ধীরে বিস্তার লাভ করছে। ইক্ষাকুর দশজন পুত্র হলো, তারা কারা, তাদের বংশ বিস্তার হচ্ছে। এইভাবে আমরা সায়ংকালীন অধিবেশনে আমরা এইসব আলোচনা করে কৃতকৃতার্থ হব, আমাদের জীবনে সর্বাঙ্গীন পরিবর্তন সম্ভব হতে পারে। নাম সংকীর্তনম যস্য সর্বপাপনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম বাঞ্ছাকল্প দুর্বশকে বাসিন্দ পতিতানং পাবন ভবিষ্ণুভ্যো নমো নমঃ।